আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি আল্লাহ তালা, শান্তি আছে সর্বদিকে। মেনে নিলে তা খুশি আল্লাহ তালা, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার, দূর করে দিব মোরা সকল অন্ধকার। রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার, দূর করে দিব মোরা সকল অন্ধকার। এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে, লড়বো আমর দিনের পথে। এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে, লড়বো আমর দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। ডাকব মোরা আল্লাহর পথে, কালিমার ঝান্ডা উড়াবো জগতে। কোরআন হাদিসের বাণী নিয়ে, ছড়িয়ে দিব মোরা এই ভুবনে। ডাকব মোরা আল্লাহর পথে, কালিমার ঝান্ডা উড়াবো জগতে। কোরআন হাদিসের বাণী নিয়ে, ছড়িয়ে দিব মোরা এই ভুবনে। এই আশা নিয়ে আজ মনে প্রাণে, মুক্তির পথে ডাকি গানে গানে। এই আশা নিয়ে আজ মনে প্রাণে, মুক্তির পথে ডাকি গানে গানে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে।